একলা, দিনে একলা, ঘরে থাকে না তোমার কাছে, যাব কবে পাব ভোগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা, দিনে একলা, ঘরে থাকে না তোমার কাছে, যাব কবে পাব ভোগো তোমার নিমন্ত্রণ। জুথিবনে হই হাওয়া করে শুধু আসা যাওয়া, জুথিবনে হই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন, কাছে যাব কবে পাব ভোগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা, দিনে একলা, ঘরে থাকে না তোমার কাছে, যাব কবে পাব ভোগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে, তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা, দিনে একলা, ঘরে থাকে না তোমার কাছে, যাব কবে পাব ভোগো তোমার নিমন্ত্রণ।